بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. توحيد الألوهية إله معبود واركتري الله بكري كتبات ملاك بلاغة توحيد الألوهية طيب شيش এই দর্শন শুধু তাওহীদ উলুহিয়াহ কি নিয়ে এখন আলোচনা হচ্ছে পাঠ্যসূচিতে। তাওহীদ উলুহিয়াহ বলছেন ইফরাদুল্লাহ তাআলা বিল ইবাদ, ইবাদতের ক্ষেত্রে আল্লাহকে একক হিসাবে মানা, তার মানে আল্লাহ ছাড়া কোন রকমের ইবাদত আর কারোর জন্য হয় না, ইবাদতের উপযোগী একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। একে বলা হয় তাওহীদুল উলুহিয়াহ। ইয়াদ থাকবে ইনশাআল্লাহ। আর এই ইবাদত মানুষ খালিস আল্লাহর জন্য করবে, আর কারো জন্য না, কোন সৃষ্টির জন্য না, কোন ফেরেশতার জন্য না, কোন রাসূলের জন্য না, আল্লাহর আরশ আল্লাহর কুরসি কোন সৃষ্টির জন্য ইবাদত একমাত্র আল্লাহ, ঠিক কিনা? এমনি ভাবে ইবাদত ঠিকই আছে, এখানে তাই উল্লেখ করেছেন কোন ফেরেশতা কোন নবী কোন ওলি, একটা কথা বলি ওলি আস্তাগফিরুল্লাহ আলাজিম, আমাদের দেশে অলিদের কবরকে কথিত মাজার বানিয়েছে, আর ওখানে গিয়ে মানুষরা ইবাদত করে অলিদের কাছে। তো এইসব যে কোনো রকমের ইবাদত আপনি যদি আল্লাহ ছাড়া অন্যের জন্য নিবৃত্ত করেন তাহলে এটা হবে শিরক। আল্লাহ তাআলা সুবহানাহু ওয়া তাআলা যত রসুল পাঠিয়েছেন সবার একই কাজ, ولقد بعثنا في كل أمة رسولا أن يعبدوا الله واجتنبوا الطاغوت। আমি প্রত্যেক উম্মতের মাঝে একজন রসুল প্রেরণ করেছি, সবাইকে এই নির্দেশ দেওয়া হয়েছে যে তোমরা মানে নবীগণ ওদেরকে বলবে উবুদুল্লাহ, আর তোমরা সবাই একমাত্র কারে ইবাদত করো আল্লাহ, যাদের পূজা করা হয় আর যারা এতে রাজি করা হচ্ছে তা যে কোনো নেতা অনুসরণীয় ব্যক্তি অনুকরণীয় ব্যক্তি আদর্শ ব্যক্তি যেই সীমালঙ্ঘন করে সেই হচ্ছে তাওহীদ। নেতা সীমালঙ্ঘন তাওহীদ, মতবুর মুতা অনুসরণীয় ব্যক্তি অনুকরণীয় ব্যক্তি যে সীমালঙ্ঘন করবে সে হলো তাওহীদ। তবে যারা ভালো চিনেন যেমন ঈসা আলাইহিসসালাম, উযাইর আলাইহিসসালাম, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর ওলিউল আলী রাহিমাহুল্লাহ, সাহাবা রাদিয়াল্লাহু আনহুম, রাসূলের পালন কিনা ভালো, এদেরকে যারা বানিয়ে দিয়েছে পূজনীয় ব্যক্তি, তো বলেন তো এক্ষেত্রে ওদের দোষ না যারা পূজা করে ওদের দোষ? বুঝতে পেরেছেন ওরা এর অন্তর্ভুক্ত না। তো রব্বুল আলামিন যত রসুল প্রেরণ করেছেন সবাই সবাইকে এক নির্দেশ দেওয়া হয়েছে, সবাই বলবে যে তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো আর আল্লাহ ছাড়া অন্য কোন কিছু ইবাদত করো না, তাওহীদ থেকে তোমরা দূরে থাকো, তাওহীদের ব্যাখ্যা আগে বলেছে। এমনি ভাবে আল্লাহ পাক বলেছেন সূরাতুল আরাফ يا قوم اعبدوا الله ما لكم من إله غيره. كما قال نوح وهود وصالح وشعيب. نوح عليه السلام، هود عليه السلام، صالح عليه السلام، شعيب عليه السلام، شبك كي أحرام هي أمدر أمار شمكر دائر الوجود. تمرا الله عبادت کرو، الله جانا تمدر آر کرو معبود نائي، يعني شبت معبود ایک مطر الله، الله جانا تمرا جدير عبادت کرو بشاو حجم باطل مدت وشبت جوت. আল্লাহ তাআলা বলেছেন সূরা মুহাম্মদ 19 নম্বর আয়াত, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াস্তাগফির লিযামক, তুমি জেনে রাখো আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই, ওয়াস্তাগফির লিযামক, আর তুমি তোমার অপরাধের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাও। তো আসল জিনিস লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি একথা জ্ঞান অর্জন করো لا إله إلا الله، الله شرع شرط ابن إله سبحانه وتعالى. إبادة إرماليهم إبادة ورتكي كل ما يحبه الله ويرضاه من الأقوال والأفعال الظاهرة والباطنة. الله جاي بروش جاي الله فاق بشن دقل جاي قطه كارلو بروكاشو أو بروكاشو যাই আল্লাহ পাক ভালোবাসে তাই হচ্ছে বিবাদ। এখানে এরকম আর কি আমাদের জন্য সমান, আল্লাহ পাক ভালোবাসে আমরা কাজ করি, তার মানে কি আল্লাহ আল্লাহ সন্তুষ্ট এর জন্য এটা কি হবে বিবাদ। ইবাদতের প্রকার অনেক, যেমন সালাত, যাকাত, সওম, হজ, দুআ, যিকির, খৌফ, রাজা, মুহাব্বা, তাওয়াক্কুল, ইসতিআনা, ইসতিগাসা, নাযর, যবহ, তাওবা, ইনাবা, ইত্যাদি। সালাত ইবাদত কিনা জি সবাই জানে, কোন সন্দেহ নেই, সহ মুমতাজ। যাকাত দায় কোন ইবাদত কিনা জি আল্লাহর নির্দেশ পাও। সিয়াম রমজান মাসে সিয়াম পালন করি ইবাদত, হজ আদায় করি ইবাদত, দোয়া ইবাদত। দোয়া যদি আপনি আল্লাহ ছাড়া আরেকজনের কাছে করেন তাহলে কি হবে শিরক। আল্লাহর একটা তোমাকে মানলেন না, উলুহিয়তের ক্ষেত্রে আপনি কি মানলেন না আল্লাহর একটা তোমাকে আপনি মানলেন না, তো দোয়া আল্লাহ ছাড়া আর কারো কাছে করা যাবে না, এটা আমাদের ত্রুটি বেশি। আচ্ছা কবরের কবরস্থ ব্যক্তির কাছে দোয়া করা যাবে না, মুমতাজ, তার সামনে সিজদা করা যাবে না, করা যাবে না, সব বুঝলেন তো। অনেক মানুষ বাংলাদেশ অনেক লোক আছে একটু দুইজন না কবরের সামনে গিয়ে সিজদা করে, কবরের কাছ থেকে চায়। উদাহরণ استغفار সামনে আসসালাত আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الخوف بخير يعني أقول جن بوي أحب هذا يعني بوي بوخر بدا بي قل لك كورنا وغير একটা আছে সবই ভয় আছে না, বুঝছো না? খাস ভয় যেটা আমরা বুঝি আল্লাহর সামনে, বুঝি না? আচ্ছা আপনি মনে করলেন ওই ব্যক্তির কাছে এমন একটা পাওয়ার আছে যে অলৌকিক কাজ করতে পারে, এরকম করে কিনা মানুষ, মানে আল্লাহ ছাড়া, আস্তাগফিরুল্লাহ আলাজিম, আল্লাহর সাথে আল্লাহর ব্যাপারে যেভাবে ভয় রাখে আর একজনের ক্ষেত্রে এরকম ভয়, এটা কি বল যায় না যায়? শিব পীর অথবা অবরস্থ ব্যক্তি ধারণা মন ব্যবহার বাংলাদেশে আছে কিন্তু ওখান থেকে আমার আমার কথা শুনছে, হ্যাঁ আমার দিকে তবজ্জো দিয়ে আসছে, আমি যদি কোনো জায়গায় আটকা পড়ি ও আমার পেরে উদ্ধার করে, এরকম আছে কিনা মানুষ বলে কিনা? তো কি বলেন, এটা যাই না যায়? এটা শিরকের অন্তর্ভুক্ত না, তোমার কি ও বাংলাদেশ মজুদি না, আস্তাগফিরুল্লাহ আলাজিম, এমন তো মানুষ পাওয়া যায় যারা হজের সময় আরাফায় গিয়েও তার বাবাটিকে তার তওয়াজ্জ থাকে, তওয়াজ্জ বলতে বুঝছেন তার মনোনিবেশ থাকে তার বাবার দিকে, আস্তাগফিরুল্লাহ মরে যায় এসছে না, আর রাজা আশা আল্লাহ জাতির কাছে আশা মহাব্বত ভালোবাসা স্বভাবগত আছে এটা আমরা বুঝি, তারপরেটা স্বভাবগত ছাড়া মন আশা আল্লাহর কাছে যে আশা আপনি রাখেন আর একজনের কাছে সে আশা রাখতে পারেন না, ইমকিন আবাদান রব্বুল আলামিন তো রাজা মহাব্বত ভালোবাসা ভরসা একমাত্র আল্লাহ জাতির উপর হবে, স্বাভাবিক ভালোবাসা স্বাভাবিক আল্লাহ জাতিটা বুঝি অনেকটা ইস্তেআন সাহায্য চল কার কাছে যাইবেন আল্লাহ, কিন্তু স্বাভাবিক আমরা যে একজন আরেকজন কিছু সাহায্য চাই একজন আরো সহযোগিতা করি না, সহযোগিতা এটা আল্লাহর নির্দেশ, বলি ইস্তেহার উদ্ধার প্রার্থনা আল্লাহর কাছে, নজর নজর মানা আল্লাহর জন্য আল্লাহর নামে না বাবার নামে, যদি কেউ বলে আমার এই কাজটা হয়ে গেলে বাবার দরবারে একটা বকরি দেব কি বলেন, যাই যাবে না যাই যাবে? তাহলে বুঝা গেল তার বাবা তার রক্ষী উদ্ধার করবো, আলহামদুলিল্লাহ আল্লাহ ছাড়া অন্যের জন্য নজর নামে নজর মানা অন্যের জন্য নজর মানা শিখ ইত্যাদি সব হচ্ছে এগুলো আল্লাহর জন্য নির্দিষ্ট, আল্লাহ বলছেন ونسكي ومحياي ومماتي لله رب العالمين لا شريك له وبذلك أمرت وأنا أول المسلمين. আপনি বলুন আমার সালাত আমার কুরবানি আমার জীবন আমার মরণ সবই রব্বুল আলামিন আল্লাহর জন্য, তো কুরবানি কার জন্য করবেন? এখানে একটা জিনিস কুরবানি আপনি করেন আল্লাহর জন্য ঠিকই আছে, কিন্তু বড়টা দিনে মানুষ বলবেন মাশাআল্লাহ যেমন ধন তেমন খরচ হবে, কি বলেন কোরবানি কবুল হবে? গরু কিনলেন 1 লাখ টাকা দিয়ে, তোমার আরো বেশি বেশি যদি নিয়ে গড়বড় হয় 1 লাখ টাকা ফায়দা হবে, 10,000 টাকা পকড়ি একটা ছাগল নিয়ে খালি আলহামদুলিল্লাহ এই সামনে কি করছেন দেখবেন, এই আয়াতের তর্জমা আগে আপনি বলুন আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সবই রব্বুল আলামিন আল্লাহর জন্য, আল্লাহর কোনো শরীক নাই, সব ওবিদালিকা কুমিত, আমাকে এরই নির্দেশ দেওয়া হয়েছে, এরই জন্য আমি আদিষ্ট। ওয়ানা আউওয়ালুল মুসলিমিন, আমি প্রথম মুসলিম, সুবহানাল্লাহ, তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ইশকাল নেই, সবার আগে মুসলিম। আর আমাদের কি রূপ, সবার আগে অর্থাৎ সর্বপ্রথম মুসলমান হওয়ার, মুসলিম হওয়ার চেষ্টা করা উচিত। সবার আগে যারা লাভবাহিক বলে আমি ওদের কাতারে সামিল হবো, বলেন ইনশাআল্লাহ। যে কোনো ইবাদত কবুল হওয়ার জন্য দুটি সত্য, কয়টি সত্য, দুইটি, একটা হলো ইখলাস, খালিস আল্লাহর উদ্দেশ্যে। আগে যেভাবে উদাহরণ দিলাম কোরবানি, কিন্তু মনে হয়েছিল খুশি, 1,00,000 টাকা দিয়েছেন, সারা এলাকায় মানুষ দেখছে, বাহ বাহ করছে, কি বলেন ভুল হবে? কোরবানিটা কার জন্য হলো? নাম কামানোর জন্য, আল্লাহর জন্য হয়ে এই জন্য কবুল নয়। আল্লাহর সাথে ইবাদতে কে কেউ বলে না আমি নাম কামাই করার জন্য করব, আল্লাহর জন্য করব, কি বলেন কবুল হবে? বিন্দু মাত্র কবুল না, আল্লাহ আমাদের সবার নিয়ে খালিস করুন, আমার এবং আপনাদের। যদি এরকম হয় দুটা, তাহলে দুটা যদি হয় তাহলে আমার সাথে তুমি শরীর করে নিই, বুঝতে পারছেন? এরকম না কিছুটা আল্লাহ আর কিছুটা বন্দা, সব নষ্ট। তো খালিস বিবাদিল্লাহ ইবাদত, ইবাদত আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য করতে হবে। আর ইবাদত দেয় আল্লাহর সাথে বিন্দু মাত্র কাউকে শরীক করা যাবে না, কোনো কিছুকে শরীক করা যাবে না। আরেকটি শর্ত হলো ইবাদত কবুল হওয়া, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ, নবীর শরীয়ত অনুযায়ী করা, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি আপনার নিজ পক্ষ থেকে কোন রকমের ইবাদত করতে পারবেন না, ইবাদত করতে গেলেই দলিলের প্রয়োজন। কিসের প্রয়োজন? দলিল, দলিল ছাড়া কোনো ইবাদত হবে না। এই হলো দুটি সূত্র, ইখলাস মানে খালিস আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য, আর আরেকটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণে ইবাদত হতে হবে। আপনি ইবাদত করলেন 10,000, কিন্তু নবীর তরিকা নাই, ইবাদত কবুল হবে? এই ইবাদত কবুল হওয়ার জন্য শর্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণ। এই অধ্যায় থেকে আজকে আলোচনা করলাম, আমার কাছে দোয়া করে আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, আল্লাহর একত্ববাদ যথার্থভাবে জানার তৌফিক দান করেন, শিরিক থেকে, বিদআত থেকে, আল্লাহর ফরমান থেকে বাঁচার তৌফিক দান করেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।